وحده وكفى، وسلام على عباده الذين اصطفى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أم حسبتم أن تدخلوا الجنة ولما يأتكم مثل الذين خلوا من قبلكم مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله؟ ألا إن نصر الله قريب. وقال النبي صلى الله تعالى عليه وسلم: ألا إن دين الله لن ينصره إلا من أحاطه من جميع جوانبه. آمنت بالله صدق الله العلي العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. আমাদের সমাজের মধ্যে একটা তিক্ত সত্য হলো, ইসলামের দুটো ভার্সন, দুটো সংস্করণ দেখা যায়। একটাকে আমরা বলতে পারি প্রান্তিক ইসলাম, আর একটাকে বলা যায় সামগ্রিক ইসলাম, প্রান্তিক বা আংশিক ইসলাম। কেউ কেউ ইসলামের কোনো একটা অংশ বিশেষকে, কোনো একটা নির্ধারিত একটা সাইডকে, সেটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করে। আরেকটা হলো সামগ্রিক ইসলাম, অর্থাৎ ইসলামের সবগুলো দিককে নিয়ে পরিপূর্ণ যে ধর্ম, যে দিন, সেই ইসলাম। তো আমাদের সমাজের মধ্যে দুটো চর্চাই দেখা যায়। এখানে একটা বিষয় হলো যে একজন মানুষ একসঙ্গে সবগুলো কাজ করতে পারে না বা সব দিক সামাল দিতে পারে না, কিন্তু বিশ্বাসগতভাবে অথবা নীতিগতভাবে একজন মানুষ ইসলামের সবগুলো দিককে সমর্থন করবে, এটাই ইসলামের মৌলিক আকীদা। এখন যদি এমন হয় যে একজন মানুষ সে কোনো একটা সাইড নিয়ে আছে কার্যগতভাবে, কিন্তু একইভাবে নীতিগতভাবেও সে পরিপূর্ণ ইসলামকে সমর্থন করে না বা পরিপূর্ণ ইসলামকে জরুরি মনে করে না, বরং ইসলামের কোনো একটা অংশকে, কোনো একটা সাইডকে সে এটাকেই একমাত্র ইসলাম অথবা পরিপূর্ণ দিন মনে করে, তো এজন্যই মানুষের মধ্যে, আল্লাহ তাআলা মানুষের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো থাকবে, যে স্বভাব থাকবে, এগুলো সম্পর্কে তার থেকে বেশি অবগত আর কে হবে। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাজিদে সূরাতুল বাকারার মধ্যে ইরশাদ করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ইমানদাররা, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। কারণ আল্লাহ তাআলা জানেন যে ইসলামের পরিচয় ধারণ করে, মুসলমানের পরিচয় ধারণ করে অনেক মানুষ এমন থাকবে যারা ইসলামের কোনো একটা সাইডকেই পরিপূর্ণ ইসলাম বানিয়ে নেবে, ইসলামের অন্যান্য অংশগুলোকে তারা অবহেলা করবে, প্রত্যাখ্যান করবে। এজন্য আল্লাহ তাআলা মুমিনদেরকে, কোনো কাফেরকে ডেকে বলছেন না, মুমিনদেরকে যারা লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী, যারা কালিমাতুত তাওহীদে বিশ্বাসী, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে ডেকে বলছেন যে তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কোনো একটা অংশকেই পরিপূর্ণ মনে করো না। তো এজন্য সামগ্রিক ইসলাম, এটা হলো একটা ইসলাম, পরিপূর্ণ ইসলাম, যে দিন নিয়ে আল্লাহ তাআলা রাসূল আমাদের মধ্যে এসেছেন। আরেকটা হলো প্রান্তিক ইসলাম বা আংশিক ইসলাম, যে ইসলামের কোনো একটা অংশ, এটাকেই আমি একমাত্র ইসলামের অঙ্গন বা ইসলামের ক্ষেত্র মনে করলাম, আর অন্যান্য দিকগুলোকে হয়তো আমি অস্বীকার করলাম অথবা প্রত্যাখ্যান করলাম, অথবা সেগুলোকে আমি অনাবশ্যক বা জরুরি না এমন মনে করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, চারিদিক থেকে যখন বিভিন্ন ধরনের নির্যাতন, নিপীড়নের এবং বাধার সম্মুখীন হতে থাকেন, সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন গোত্রের কাছে এই ইসলামের দাওয়াত পেশ করেন, এবং তারা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সার্বিকভাবে সহায়তা করে, এই তিনি যেই মিশন নিয়ে সমাজের মধ্যে এসেছেন, এই পৃথিবীর মধ্যে এসেছেন, সেই মিশন যেন কামিয়াব হতে পারে এবং সারা দুনিয়া ছড়িয়ে যেতে পারে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য বিভিন্ন গোত্রের সামনে দাওয়াত পেশ করেছেন। মক্কাবাসীর সামনে পেশ করেছেন, তারা গ্রহণ করেনি। তায়েববাসীর সামনে পেশ করেছেন, তারা গ্রহণ করেনি। তো এরই পরিপ্রেক্ষিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কওমের কাছে ইসলামের দাওয়াত পেশ করেন। শুধু ইসলাম গ্রহণ করার দাওয়াত না, বরং ইসলাম সারা দুনিয়ার মধ্যে ছড়াবে, এই মিশনকে যেন নিজেদের মিশন বানিয়ে নেয়, যেমনিভাবে মদিনার সাহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজেদের জীবন, সম্পদ এবং সব কিছুকে উৎসর্গ করে দিয়েছিলেন, এভাবে যেন পরিপূর্ণ ইসলামের জন্য আনসার হয়ে যায়। তো এজন্য কওমের কাছে দাওয়াত নিয়ে গেলেন। তো সেই কওমের প্রধান চার ব্যক্তির সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হচ্ছে, যার মধ্যে একজন ছিলেন মুসান্না বিন হারেসা, পরবর্তীতে যিনি ইসলাম গ্রহণ করেছেন এবং মুসলিম গোয়েন্দাদের তালিকায় যার নাম সবার শীর্ষে পাওয়া যায়, বিখ্যাত সাহাবি মুসান্না বিন হারেসা, তখনও তিনি মুশরিক ছিলেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার সাহায্যকারী হয়ে যাও, এই দাওয়াত যখন তাদের সামনে পেশ করলেন, তখন তারা বলল যে মক্কাবাসীদের বাধা এবং তাদের নির্যাতন থেকে আমরা আপনাকে সাপোর্ট দিতে পারব, যে মক্কাবাসীরা যেন আপনার এই মিশনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি না করে আমরাই দায়িত্ব নিতে পারব, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ফারিস, পারস্য, এই পারস্য রাজা অনেক শক্তিশালী এবং তাদের সঙ্গে আমাদের চুক্তিও আছে যে আল্লাহ নুহদিসা হাদাসা ওয়ালা নুউইয়া মুহদিসা, আমরা নতুন করে কোনো চুক্তি করব না এবং নতুন কোনো মত পথ সৃষ্টিকারী কোনো ব্যক্তিকে আশ্রয় দেব না। তো তাদের সঙ্গে আমাদের এই চুক্তি রয়েছে, এখন যদি আমরা এই চুক্তিকে ভঙ্গ করি তাহলে পারস্য অনেক শক্তিশালী, তারা আমাদের উপর চড়াও হবে, তাদের মোকাবিলা করার শক্তি আমাদের নেই। হ্যাঁ, মক্কাবাসীদের যে পরিমাণ শক্তি রয়েছে তাদের মোকাবেলা করার মতো সক্ষমতা আমরা রাখি, সুতরাং আমরা আপনাকে মক্কাবাসীদের থেকে সাপোর্ট দিতে পারবো, কিন্তু পারস্যবাসীদের থেকে আমরা আপনাকে কিছু করতে পারবো না, আপনার দায়িত্ব আপনার কাঁধে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আলা শুনে রাখো, ইন্না দীনাল্লাহ লা ইয়ানসুরুহু ইল্লা মান আহাতাহু মিন জামিই জাওয়ানিবিহি, আল্লাহ তাআলার দিনকে ওই ব্যক্তি সাহায্য করতে পারে, আল্লাহ তাআলার দিনের আনসার ওই সমস্ত মানুষই হতে পারে যারা আল্লাহ তাআলার দিনকে সবগুলো দিক থেকে পরিবেষ্টন করে নেয়। তুমি আমাকে শুধু মক্কাবাসীর থেকে আমাকে হেফাজত করার দায়িত্ব নিচ্ছ, একটা দিকের দায়িত্ব নিচ্ছ, আরেকটা দিককে তুমি অ্যাভয়েড করছো, তো এভাবে কখনো ইসলাম হতে পারে না। ইসলামের সাহায্যকারী সেই ব্যক্তি হবে যে সামগ্রিকভাবে ইসলামকে সাহায্য করবে, যত দিক থেকে বাধা আসতে পারে সব দিকে সে শিশা ঢালা প্রাচীরের মতো হয়ে দাঁড়াবে, এমন ব্যক্তি শুধুমাত্র ইসলামের সাহায্যকারী হতে পারে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো আমাদের জন্য আইডল, আদর্শ, আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন আদর্শ পুরুষ হিসাবে, যে একজন মহামানব, যেই মহামানবের জীবনের প্রতিটা ক্ষেত্র, প্রতিটা কথা, প্রতিটা কাজ, প্রতিটা উক্তি, এমনকি তার চুপ থাকাটাও মানুষের জন্য আদর্শ, সব ক্ষেত্রে আল্লাহ তাআলা তাকে আদর্শ বানিয়ে পাঠিয়েছেন। তো সেই মানুষের এই কথার মধ্যে কি শিক্ষা লুকায়িত আছে, যে আলা ইন্না দীনাল্লাহ লা ইয়ানসুরুহু ইল্লা মান আহাতাহু মিন জামিই জাওয়ানিবিহি, দিনের কোনো একটা কাজ করে ভেবো না যে দিনের খুব সাহায্য করে ফেলেছো, দিনের আনসার হয়ে গেছো, তোমার হিজরত আর নুসরতের দ্বারা দিন জিন্দা হয়ে যাবে, এতটুকু সন্তুষ্ট হয়ে যেও না। আর আল্লাহ তাআলার দিনের আনসার সেই সমস্ত মানুষ হবে যারা সামগ্রিকভাবে সব দিক থেকে আল্লাহ তাআলার দিনের সাহায্যকারী হয়ে যাবে। তুমি একটা দিক নিয়ে সন্তুষ্ট হয়ে আছো আর ভাবছো ইসলাম জিন্দা হয়ে যাবে, আর এই এক দিক নিয়ে তো রাসূল দুনিয়াতে আসেননি, যদি একদিকে যথেষ্ট হতো আমার রাসূল এই একদিক নিয়েই পড়ে থাকতেন, কারণ আল্লাহ তাআলা তাকে কোনো অনর্থক কাজ করার জন্য দুনিয়াতে পাঠাননি। তিনি যতগুলো মিশন নিয়ে এসেছেন, যতগুলো সেক্টরে কাজ করেছেন, সবগুলো উম্মতের জন্য জরুরি ছিল বলেই তিনি করেছেন, অনর্থক কাজ করার সময় তার কোথায়? আর একটা দিককে নিয়েই তুমি সন্তুষ্ট, এত সহজ, তুমি ভাবছো যেই দিকটা, যেই দিকের, যেই সেক্টরের কাজ আমি যদি এখন আঞ্জাম দেই আমাকে বাধার শিকার হতে হবে না, আমাকে বিপদের সম্মুখীন হতে হবে না, তো পারিপার্শ্বিকতার দাবি অনুযায়ী, সমাজের চিত্র অনুযায়ী আমি শুধু এই দিকটাকেই আপাতত সামাল দেই, অন্যান্য দিকগুলোকে সেটা পরবর্তীতে যখন অবস্থা সুধরে যাবে তখন আমি সামাল দেব। তুমি এই কথা ভাবছো? আল্লাহ তাআলা বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আরে মুমিনরা ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবো, যে আল্লাহ তাআলার দিনের জন্য একটু কাজ করলাম, একটা কদম বাড়ালাম আর জান্নাতে চলে গেলাম, যে আমার মন মতো অনুযায়ী আমি আমার সুবিধা দেখে আল্লাহ তাআলার দিনকে না দেখে আমার সুবিধা অনুযায়ী কাজ করলাম আর আল্লাহ তাআলা আমার জন্য জান্নাতের দরজা খুলে বসে আছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, অথচ তোমাদের সামনে সেই সমস্ত বিপদ মুসিবত এখনো আসেনি যেগুলো তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর এসেছিল, মাসাতহুমুল বাসা ওয়া দাররা, তাদেরকে বিভিন্ন বিপদ আপদ এবং অর্থকষ্ট আক্রান্ত করেছিল, ওয়া জুলজিলু, এমন অবস্থা হয়েছিল যে তাদের দেহের মধ্যে ভূমিকম্প হচ্ছিল, প্রকম্পিত হচ্ছিল, যে এমনই মুসিবত ছিল যে হাত্তা ইয়াকুলা রাসূলুল্লাযীনা মাআহু মাতা নাসরুল্লাহ, যে রাসূল আল্লাহ তাআলার উপর যার অগাধ ভক্তি বিশ্বাস এবং আস্থায় মোটেও কমতি নেই, সেই রাসূল এবং তার সঙ্গে থাকা মুমিনরা বলতে শুরু করলেন, মাতা নাসরুল্লাহ, আরে আর তো সহ্য হয় না আল্লাহর সাহায্য কখন আসবে? ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা? এই অবস্থার সম্মুখীন তোমাকে আগে হতে হবে, এমন অবস্থার সম্মুখীন যে রাসূল রাসূলের মতো মানুষ তিনি এবং তার সঙ্গীরা সাহাবায়ে কেরাম তারা পর্যন্ত চিৎকার করে বলছেন, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবি, তিনি একদিন রাসূলের কাছে এসে এই মক্কাবাসীরা তাদের উপর যে বিভিন্ন ধরনের নির্যাতন এবং নিপীড়ন চালায় এই সমস্ত দুঃখ কষ্ট রাসূলের সামনে তুলে ধরলেন। তারপর রাসূলকে বললেন, আলা তাদউ লানা আলা তাস্তানসুরু লানা, আরে রাসূল আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না, আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন না? এই যে দেখছেন না কি পরিমাণ বিপদের সম্মুখীন আমাদের হতে হচ্ছে, ইসলাম গ্রহণের কারণে আমাদের জন্য পৃথিবী সংকীর্ণ হয়ে আসছে, আমরা তো আর সহ্য করতে পারছি না, হে রাসূল আমাদের জন্য দোয়া করেন, আপনি দোয়া করে দিলে আপনার দোয়া তো আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহ তাআলা নুসরত আমাদের উপর চলে আসবে। তো রাসূল বলছেন যে শোনো, তোমাদের পূর্ববর্তী মানুষদের অবস্থা এমন ছিল তাদের মাথার উপর করাত রেখে তাদেরকে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছিল, এরপরও এই সমস্ত বিপদ আপদ এবং নির্যাতন তাদেরকে আল্লাহ তাআলা দিন থেকে ফেরায়নি। আল্লাহ তাআলার দিন বাস্তবায়িত হবে দুই জিনিসের মাধ্যমে, একটা হলো সাবর আর একটা হলো শকর। তুমি শুধু শকরের মাধ্যমে দিন বাস্তবায়ন করার ফিকির করো না, শকর করা তো তুলনামূলক সহজ, আল্লাহ তাআলা নিয়ামত দিচ্ছেন আর আমি শকর গোজার হয়ে যাচ্ছে, তুলনামূলক সহজ, যদিও সবাই কাজটা করতে পারে না। আল্লাহ তাআলা ফিরাউনকে নিয়ামত দিয়েছিলেন, সে নিয়ামত পেয়ে নিজেকে রব দাবি করেছিল, আর আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে নিয়ামত দিয়েছিলেন, তিনি নিয়ামত পেয়ে বলেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন, যেগুলো তো আমার কোনো কৃতিত্ব না, এখানে আমার কোনো ক্রেডিট নেই, আল্লাহ তাআলা নিজ দয়ায় আমাকে অনেক মুমিন বান্দার উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সুতরাং সকল প্রশংসা আল্লাহ। তো শুকর করাও সহজ না, কিন্তু শুকর করা যতটা তুলনামূলক সহজ তার থেকে অনেক গুণ বেশি কঠিন হলো সবর করা। জায়গায় জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলছেন, আর এক আয়াতে বলছেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামা আস-সাবিরিন, তোমরা ভেবেছো এমনি এমনি জান্নাতে চলে যাবা, অথচ আল্লাহ তাআলার দ্বীনের জন্য কাকে বিপদের সম্মুখীন হতে হচ্ছে, কাকে জিহাদের নজরানা পেশ করতে হচ্ছে, কাকে সবর করতে হচ্ছে, আল্লাহ তাআলা এগুলোকে পার্থক্য করে চিনবেন না, তার আগেই তোমরা জান্নাতে চলে যাবে। এত সহজ না ভাই জান্নাতে যাওয়া। তো এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসের মধ্যে অনেক বড় শিক্ষা, যে আলা ইন্না দীনাল্লাহ লা ইয়ানসুরুহু ইল্লা মান আহাতাহু মিন জামিই জাওানিবিহি। আজকালকার পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত বেশি! বিদায় হজের ভাষণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 হিজরিতে ইন্তেকাল করেন, 10 হিজরিতে বিদায় হজ সংঘটিত হয়, সেই বিদায় হজের মধ্যে সাহাবীদের সংখ্যা ছিল মাত্র 16 লক্ষ। হ্যাঁ, আপনি বলবেন সবাই তো আর হজে আসেনি, হাজি ছাড়াও কিছু মানুষ তো ছিল, তো ধরলাম আরও হয়তো 15-1 লক্ষের মতো ছিল, তা সব মিলিয়ে বেশি থেকে বেশি 2 লক্ষ সাহাবী ছিল। আল্লাহ তাআলা 2 লক্ষ সাহাবীর মাধ্যমে সারা দুনিয়ার চিত্রকে পরিবর্তন করে দিয়েছেন, অথচ বর্তমান পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত! 2 লক্ষর জায়গায় 20 লক্ষ, 200 লক্ষ, 2 কোটি, কিছুই তো না, 150 কোটি, 200 কোটি মুসলমান। অথচ আল্লাহ তাআলা সেই 313 জন সাহাবীর হাতে দুনিয়ার মোড়কে যেভাবে ঘুরিয়ে দিয়েছিলেন, এই 150 কোটি 200 কোটি মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা সেই মোড়কে ঘোরাচ্ছেন না, কিন্তু দিনে মেহনতে আমাদের লোকদের সংখ্যা তো কম না। এক একটা সেক্টরের দিকে তাকান, মসজিদগুলোর দিকে তাকান, মাদ্রাসাগুলোর দিকে তাকান, দাওয়াত তাবলিগের দিকে তাকান, খানকাগুলোর দিকে তাকান, কোনো সেক্টর তো খালি নেই। কী পরিমাণ মানুষ এক একটা জায়গার মধ্যে! কোন মসজিদ এমন আছে যেখানে ইমাম মুয়াজ্জিন নেই? কোন মাদ্রাসা এমন আছে যেখানে শিক্ষক নেই? কোন খানকা এমন আছে যেখানে পীর নেই? তো এত পরিমাণ মানুষ এবং যারা কোনো মেহনতের সঙ্গে জড়িত আছে, এরকম মানুষের সংখ্যায় কোটি কোটি সারা দুনিয়ার মধ্যে। এই মিলিয়ন মিলিয়ন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদের ভাগ্যে পরিবর্তন ঘটাচ্ছেন না, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা তো সত্য। আল্লাহ তাআলার ওয়াদা তো কোনো এক জামানার সঙ্গে, কোনো এক জায়গার সঙ্গে সীমাবদ্ধ না, আল্লাহ তাআলার ওয়াদা চিরসত্য, সর্বকালে সব সময়ের জন্য প্রযোজ্য, সবার জন্য প্রযোজ্য, যারা আল্লাহ তাআলার ওয়াদা পালন করার উপযোগী হবে। তো সংখ্যা তো বাড়ছে, কিন্তু ভাগ্যে কেন পরিবর্তন আসছে না? এখানে একটা বিষয় লক্ষণীয় যে একটা হলো আল্লাহ তাআলার কুদরত আর আরেকটা হলো আল্লাহ তাআলার সুন্নাত। কুদরত মানে হলো ক্ষমতা আর সুন্নাত মানে হলো শৃঙ্খলা নিজাম। আল্লাহ তাআলার ক্ষমতা কতটুকু যে ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা সর্ব বিষয়ে পরিপূর্ণ ক্ষমতাবান, এটা হলো আল্লাহর ক্ষমতা। আমরা তো বলি আল্লাহ পারেন, আল্লাহ কি পারেন না, আল্লাহ সবই পারেন, তো এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলাকে পারেন না সারা দুনিয়ার সমস্ত কুফার এবং মুশরিককে হেদায়েতের পথে নিয়ে আসতে, আল্লাহ তাআলাকে পারেন না এই মুসলমানদের জিল্লা থেকে দূর করে তাদেরকে আবার ইজ্জতের আসনে সম্মানের আসনে উপবিষ্ট করতে, আল্লাহ তাআলা তো সবই পারেন, তো পারলে করেন না কেন? কারণ বিষয় হলো দুটা, একটা হলো আল্লাহর কুদরত আর একটা হলো আল্লাহর সুন্নাহ। আল্লাহ তাআলা সারা দুনিয়া পরিচালনা করার জন্য তিনি কোনো ফেরেশতার দিকে মুখাপেক্ষী না। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআ আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ তাআলা যখন কোনো বিষয় ইচ্ছা করেন তিনি যদি শুধু হয়ে যাও বলেন এতটুকুই হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আর বলেন এটাও মানুষকে বোঝানোর জন্য বলা হয়েছে, কুন হয়ে যাও, ব্যাস হয়ে যাবে, আল্লাহ তাআলা তো বলারও জরুরি না, বলতেও হবে না, আল্লাহ তাআলা ইচ্ছা করবেন আর সব অটো হয়ে যাবে। তো হচ্ছে না কেন, হচ্ছে না কেন? কারণ এটা আল্লাহ তাআলা সুন্নতের পরিপন্থী। আল্লাহ তাআলা দুনিয়াকে বানিয়েছেন পরীক্ষার কেন্দ্র হিসাবে, এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সবাইকে যদি জোর করে হেদায়েতের উপর নিয়ে আসেন, সবাইকে যদি জোর করে মুমিন বানিয়ে ফেলেন, তাহলে দুনিয়াতে মানুষ পাঠানোরই কি দরকার ছিল, সে শুরু থেকে জান্নাতে রেখে দিলেই তো পারতেন। এটা তো পরীক্ষার জায়গা, পরীক্ষক দেখছেন যে পরীক্ষার্থী ভুল লিখছে, লেখো, এখন কিছু বলবো না, যথাসময়ে তোমার ফলাফল দেওয়া হবে। তো আল্লাহ তাআলা তো পারেন, সবই পারেন, আমরা তো আমাদের বয়ানগুলোর মধ্যে এই কথাই বলি, আল্লাহই পারেন, আল্লাহ সেই পারেন, আল্লাহ এই যুগে এটা করেছেন, আল্লাহ সেই যুগে এটা করেছেন। আর এগুলো শুনে শুনে আমরা ভাবি যে রাত্রে অনেক লম্বা নামাজ পড়ব, নামাজ পড়ে একসঙ্গে বসে অনেকক্ষণ জিকির করব, জিকির করার পরে আল্লাহর কাছে দোয়া করব যে হে আল্লাহ, ওই ওই সমস্ত কাফের এবং মুশরিকরা মুসলমানদের উপর জুলুম করছে, আল্লাহ আপনি তাদেরকে ধ্বংস করে দেন। পরবর্তী দিন সকালে সংবাদ আসবে, সবাই ধ্বংস হয়ে গেছে, এখনই মুসলমানরা সারা পৃথিবীতে সম্মানের আসনে উঠে গেছে। আমরা তো এমনই ভাবি, দোয়ার দ্বারাই বুঝি সব সমাধান হয়ে যাবে। আরে ভাই, দোয়ার দ্বারাই যদি সব সমাধান হতো, এই মোল্লা মুন্সিদের দোয়ার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সম্মানিত দোয়া ছিল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। আমার দোয়া কবুল হবে কি না কোনো গ্যারান্টি নেই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কবুল হবে কি না এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার অবকাশ আছে? আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। তো সেই রাসূলের দোয়াই যদি আল্লাহ তাআলা কবুল করে নেবেন, তাহলে তাকে কেন বদরের ময়দানে দৌড়াতে হচ্ছে, তাকে কেন উহুদের ময়দানে যেতে হচ্ছে, তাকে কেন খন্দকের মধ্যে পেটে পাথর বাঁধতে হচ্ছে? কেন রাসূল দোয়া করছেন বদরের ময়দানে গিয়ে সেজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহি লিসাবা লাম তুবাদ ফিল আরদ, হে আল্লাহ এই যে দল, এই 313 এই যে কাফেলা, এই কাফেলাকে যদি আপনি ধ্বংস করে দেন, এই জমিনের মধ্যে কোনো দিন আর আপনার ইবাদত হবে না, আপনার ইবাদত করার মতো মানুষ এই দুনিয়ার মধ্যে বহাল থাকবে না। মুসলমানদের মধ্যে যারা ছিল, এই সব মুসলমানরাই তো এখানে চলে এসেছে, এর বাইরে উল্লেখযোগ্য কেউ নেই। এই দলটা যদি বরবাদ হয়ে যায়, এই দুনিয়ার মানচিত্র থেকে ইসলাম বরবাদ হয়ে যাবে, আপনার নাম এই পৃথিবীতে আর কেউ উচ্চারণ করবে না। রাসূল দোয়া করছেন, কিন্তু পেছনে কিন্তু ফিরে আসেননি রাসূল, কিন্তু এটা ভাবেননি। একমাত্র দল, এই দলের ওপর ইসলাম নির্ভর করছে, এই দলের বেঁচে থাকাটা কতটা জরুরি। তাহলে এই ময়দান থেকে পালিয়ে যাই, পিছু টান দেই, এই আবু জাহেলের বাহিনীর সঙ্গে চুক্তি করি, একটা আপোষে আসি, একটা সন্ধি করে ফেলি, তারপর মদিনায় গিয়ে মসজিদে নববীর মধ্যে গিয়ে বেশি বেশি দোয়া করি, চোখ থেকে পানি ঝরাই, বেশি বেশি মিলাদ মাহফিলের আয়োজন করি, আর এক দোয়ার মাধ্যমে মনে হয় সব সমাধান হয়ে যাবে। যদি শুধুই দোয়ার মাধ্যমে সমাধান হতো, তাহলে রাসূলের দোয়ার মাধ্যমে সমাধান হতো, রাসূলকে এভাবে কষ্ট করার কোনো দরকার ছিল? তাওয়াক্কুল, ভরসা। আল্লাহ তাআলা বলছেন, ওয়া মাইয়া তাওয়াক্কাল আলা আল্লাহ ফাহুয়া হাসবু, যেই ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে আল্লাহই তার জন্য যথেষ্ট। তা আমরাও ভরসা করে রেখেছি আল্লাহর উপর, কেমন ভরসা? বনি ইসরায়েল যেমন ভরসা করেছিল, মূসা আলাইহিস সালামকে তারা বলছে, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, হে মূসা, এই বিরাট বাহিনীর সঙ্গে লড়াই করতে হবে, আমরা পারবো না, আল্লাহ আছেন, আপনি আছেন, ইযহাব আনতা ওয়া রাব্বুকা, আপনি যান আর আপনার খোদা যান, ফাকাতিলা, আপনারা দুইজন গিয়ে লড়াই করেন, ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে গ্যালারিতে বসে রইলাম, আমরা দেখছি, আমরা বাহবা দিব, সময়ে সময়ে সাপোর্ট দিব, আমরা চিৎকার করব, উল্লাস করব, কিন্তু আমরা যেতে পারবো না, আপনি যান, আপনার আল্লাহ যান। আরে আপনার আল্লাহ মিলে যদি এবং আপনি আর আপনার আল্লাহ মিলে যদি এই বাহিনীকে পরাজিত করতে না পারেন, আমরা কি করব? আমরা তো দুর্বল। একই যুক্তি আমাদেরও, একই যুক্তি। আল্লাহর উপর ভরসা করব, আল্লাহর কাছে একটা দোয়া করে দিব, আল্লাহ তাআলা পুরো দুনিয়াকে পরিবর্তন করে দেবেন এক সেকেন্ডের মধ্যে। কেন দিবেন? আল্লাহ তো পারেন ভাই, আল্লাহ পারেন, এটা হলো আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা এই সবগুলোকে একটা নিজামের মধ্যে, একটা শৃঙ্খলার মধ্যে রেখেছেন, এটা হলো আল্লাহর সুন্নাত। আপনি ভাবছেন আল্লাহ তাআলা তো বনি ইসরাইলকে কোনো প্রকার বাহ্যিক উপায় উপকরণ ছাড়াই 40 বছর মান্না সালোয়া খেয়ে জীবিত রেখেছেন, তা আল্লাহ পারেন। তবে আগামীকাল থেকে আমি চাকরিও করব না, ব্যবসাও করব না, আমার রোজি রোজগারের কোনো ফিকিরই করব না, আমি ঘরে বসে থাকবো, সারাদিন কোরআন তেলাওয়াত করব, নামাজ পড়ব, রোজা রাখবো, মসজিদে মসজিদে গিয়ে বয়ান শুনবো, মাহফিলে শরিক হব, দিনের মেহনত করব। আরে আল্লাহ তো পারেন, বনি ইসরাইলকে 40 বছর খাইয়েছেন, আমাকে নয়তো 40 দিন খাওয়া পারেন তো অবশ্যই, আল্লাহর কুদরত। কিন্তু আল্লাহ তাআলা করবেন না, কারণ এটা আল্লাহ তাআলা সুন্নতের খেলাফ। সুন্নাত আল্লাহি আল্লাতী কদ খালাত মিন ক্বাবল ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহউইলা। আল্লাহ তাআলার সুন্নতের মধ্যে, আল্লাহ তাআলার নিজামের মধ্যে কোনো মৌলিক পরিবর্তন পাবে না। তাবদীল বলা হয় আন-নাসখ, মৌলিক পরিবর্তন। তাহউইল মানে সামান্য পরিবর্তন। আল্লাহ তাআলার নিজামের মধ্যে সামান্য পরিবর্তন আসবে। রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্মমভাবে শহীদ করা হচ্ছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা তার কলিজাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এতটা কষ্ট লাগছে যে ওয়াহশী, পরবর্তীতে যে ইসলাম গ্রহণ করেছিল সেই ওয়াহশী হামজা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চাচাকে শহীদ করেছিল, ইসলাম গ্রহণ করার পর রাসূল তাকে বলে দিয়েছেন, ওয়াহশী তুমি আমার সামনে এসো না, তোমার চেহারা দেখলে আমার সেই চাচার কথা স্মরণ আসে, এটা তোমার জন্য ক্ষতিকর। অথচ সেই ওয়াহশীর হাতেই আবার মুসাইলামা কাযযাব, ভণ্ড নবী যে নবুয়তের দাবি করেছিল, আল্লাহ তাআলা তাকেও মারিয়েছেন এই একই ওয়াহশীর হাতে। তো রাসূলের এতটা কষ্ট লাগছে, কিন্তু কষ্ট লাগলে রাসূল একটা ইশারা করে দিতেন, একটা দোয়া করে দিতেন, আর হামজা রাদিয়াল্লাহু আনহু ওয়াহশীর হাত থেকে মুক্তি পেয়ে যেতেন। রাসূল পারতেন না? আল্লাহ তাআলার কুদরত তো আছে। তো আল্লাহ তাআলার কুদরতের উপর আল্লাহ তাআলা নির্ভর করতে বলেননি। একটা বিষয় হলো রব্বুল আলামিন, আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন, আর একটা বিষয় হলো আল্লাহ তাআলা হলেন মাবুদ। আমাদের কালেমার মধ্যে আমরা কি বলি, লা রাব্বা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? কালেমার মধ্যে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু কালেমার ব্যাখ্যা করি লা রাব্বা ইল্লাল্লাহ সব জায়গায়। পার্থক্য কি? রব মানে হলো, রব শব্দের বাংলা ভাষায় প্রতিশব্দ নেই, শুধু বাংলা ভাষা না, কোনো ভাষায় রব শব্দের প্রতিশব্দ নেই যে আমি একটা শব্দ বলে এটার অনুবাদ করে দিব। সচরাচর রবের অনুবাদ করা হয় প্রতিপালক, কিন্তু রব শব্দটা অনেক ব্যাপক। যেমনিভাবে সুদ আর রিবা এক না, আল্লাহ তাআলা রিবাকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করেছেন। এই রিবার অনুবাদ অনেক সময় আমরা করি, রিবা মানে হলো সুদ, কিন্তু সুদ হলো রিবার একটা অংশ। সুদ বলতে আমরা যেটাকে বুঝি, আরবিতে রিবা শব্দটা আরও ব্যাপক। রিবার মৌলিক দুইটা প্রকার, রিবাল ফাজ, রিবাল নাসিয়া, অন্য ভাষা রিবাল কোরআন, রিবাল সুন্না। তো রিবাল কোরআন যেটা, সেটাকে আমাদের সমাজে সুদ বলে চেনা হয়, রিবাল সুন্না তার কোনো বাংলা প্রতিশব্দ আমি দেখিনি। তো একইভাবে রব, রব শব্দের অনেক ব্যাপক অর্থ। রব শব্দের মধ্যে যিনি জীবন দিচ্ছেন, যিনি আমাকে মৃত্যু দেন, যিনি আমার সকল অভাব পূরণ করেন, আমি অসুস্থ হলে যিনি আমাকে সুস্থতা দেন, যিনি সার্বভৌম ক্ষমতার অধিকারী, রব শব্দের মধ্যেই আছে। যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে সার্বভৌমত্ব দেয় না, সার্বভৌমত্ব দিয়ে রাখে অন্য কাউকে, যেমন আমরা করি। সার্বভৌমত্ব কার? জনগণের। সার্বভৌমত্ব কার? রাষ্ট্রের। অথচ কোরআনের প্রথম আয়াত, পবিত্র কোরআনের প্রথম আয়াতই হলো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। পবিত্র কোরআনের প্রথম আয়াত যে আল্লাহ তাআলা হলেন রব্বুল আলামিন। তো বললামই রব্বুল আলামিন শব্দটা এতটা ব্যাপক যে বাংলায় এক শব্দ দিয়ে আমি এর অনুবাদ করতে সক্ষম নই। তো রব শব্দের ব্যাপকতার মধ্যে এটাও আছে, সার্বভৌম ক্ষমতার অধিকারী। তো যেই ব্যক্তি আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী মানে না, সে তো কোরআনের প্রথম আয়াতকেই মানে না, সে আবার কিভাবে নিজেকে মুসলমান মনে করে? কোনো সুযোগ নেই। তো এই রব্বুল আলামিন মানে হলো আল্লাহ তাআলার কাছে কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, মালিকাল মুলক, আল্লাহ তাআলা হলেন রাজাধিরাজ, সকলের থেকে সবার চেয়ে বেশি ক্ষমতা তার। তুতিল মুলকা মান তাশা ওয়া তানযিউল মুলকা মিম্মান তাশা, হে আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা করেন তার থেকে রাজত্ব ছিনিয়ে নেন। ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা করেন সম্মানিত করেন, যাকে ইচ্ছা করেন লাঞ্ছিত করেন, যাকে ইচ্ছা করেন সন্তান দেন, যাকে ইচ্ছা করেন সন্তানহীন রাখেন। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ, এটা হলো রব্বুন শব্দের ব্যাখ্যা। কিন্তু আমাদের কালেমার মধ্যে কিন্তু আমরা লা রাব্বা ইল্লাল্লাহ বলি না, লা ইলাহা ইল্লাল্লাহ বলি। সব জায়গায় বয়ান চলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা আমার ভেতরে ঢোকাতে হবে কিভাবে? আল্লাহ খাওয়ান, আল্লাহ পড়ান, আল্লাহ জীবিকা দেন। আরে ভাই, এটা কালেমার অর্থ না, এটা হলো রব্বুল আলামিনের অর্থ, রব শব্দের অর্থ। একটা হলো রব আর একটা হলো ইলাহ, দুইটা দুই জিনিস। রবের আকীদা অনেকেরই সহি আছে, মক্কার মুশরিকরা, তৎকালীন মুশরিকরা তারাও আল্লাহকে রব মানত। কোরআনে জায়গায় জায়গায় বলছেন যে নবী তাদেরকে জিজ্ঞেস করেন, এ আসমানকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন, এই চাঁদ সূর্যকে কে পরিচালিত করেন, এই সবগুলোকে কে নিয়ন্ত্রণ করছেন? ফায়াকুলুল্লাহ, তারা বলবে আল্লাহ। তা আল্লাহকে রব তারাও মানত, ইলাহ মানত না। ইলাহ মানে কি? মাবুদ, এবাদতকে আল্লাহ তাআলার জন্য সীমাবদ্ধ করে দেওয়া, যে আমার এবাদত একমাত্র আল্লাহ পাবে। আজকাল তো এবাদত মানেও বুঝি না, এবাদত মানে হলো নামাজ আর রোজা, এবাদত মানে হলো হজ আর যাকাত। অথচ ইসলাম বলেছে এবাদত মানে হলো আসফা গায়াতুল খুদু' ওয়া তাদাল্লুল মা গায়াতুত তাযীম ওয়াল মাহাব্বা, সর্বোচ্চ সম্মান ভালোবাসা অগাধ ভক্তি এবং শ্রদ্ধার সঙ্গে কারো সামনে চূড়ান্ত অবনত হয়ে যাওয়ার নামই এবাদত। এই এবাদত শুধু নামাজ আর রোজার নাম না, হজ আর যাকাতের নাম না। রাসূল বলছেন যে এই আহলে কিতাবরা তাদের ওলামাদেরকে, তাদের আহবার এবং রুহবান, তাদের ধর্মযাজকদেরকে আল্লাহকে বাদ দিয়ে রব বানিয়ে নিয়েছে। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু আনহু নাও মুসলিম ছিলেন, তিনি বলছেন কই, আমরা তো তাদেরকে রব বানাইনি, আমরা তো তাদের এবাদত করি না। রাসূল বলছেন আরে এবাদত তো করো না, ঠিক আছে, কিন্তু তোমাদের এই সমস্ত পণ্ডিতরা, এই সমস্ত বুদ্ধিজীবীরা, তারা যেগুলোকে হালাল বলেছেন তোমরাও সেগুলোকে হালাল মনে করো, তারা যেগুলোকে হারাম বলেছেন তোমরাও সেগুলোকে হারাম মনে করো। আমার আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন তোমরা এগুলোকে দেখার কোনো জরুরত মনে করো না। যেমন আমরা, আমাদের নেতৃস্থানীয় যেটাকে বৈধ বলবে সেটাই বৈধ, তারা যেটাকে নিষিদ্ধ বলবে সেটাই নিষিদ্ধ। আমার আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন মুখ্য বিষয় না, যদি আর সঙ্গে মিলে তো মিলবে, যদি না মিলে তাহলে সেটা বাতিল হবে। কিন্তু আল্লাহ তাআলার কি বলেছেন সেটা দ্বিতীয় ধাপ। তো লা ইলাহা ইল্লাল্লাহ আমার মধ্যে নেই, লা ইলাহা অর্থই হলো যে আমার ইবাদত, কারো সামনে নত হওয়া, কারো সামনে বিনীত হওয়া, এই বিষয়গুলো আমি একমাত্র আল্লাহ তাআলার মধ্যে সীমাবদ্ধ করে দিব, আর কারো সামনে না। কোনো ব্যক্তি যে কোনো ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানের উপর যদি অন্য কারো বিধানকে প্রাধান্য দেয়, একটা হলো আমলগতভাবে প্রাধান্য দিল আর একটা হলো বিশ্বাসগতভাবে প্রাধান্য দিল। আমলগতভাবে মানে কি? মসজিদে আজান হচ্ছে, সে এখন দোকানে পড়ে আছে, তো আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ডাকছেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সে ব্যক্তি বলছে তুমি ডাকতে থাকো হাইয়া আলাস সালাহ, আমার পক্ষে আপাতত যাওয়া সম্ভব না। তো সে মুয়াজ্জিনের ডাককে প্রত্যাখ্যান করছে, এটা হলো কার্যগতভাবে সে আল্লাহ তাআলার বিধানকে এইখানে সে আমল করলো না। এটাকে শরীয়তের পরিভাষায় বলা হয় পাপ, গুনাহ। কিন্তু আরেকটা হলো সে নামাজের জন্য ডাকছে, সে বলছে নামাজ আবার কি, আমি নামাজ মানি না, নামাজ পড়া আমার জন্য সম্ভব না, আমার নামাজ পড়া আমার কাজের সঙ্গে সাংঘর্ষিক, ছুড়ে ফেলে ওসব নামাজ। তাহলে সেই ব্যক্তি বিশ্বাসগতভাবে আল্লাহ তাআলার বিধানকে প্রত্যাখ্যান করলো, সাথে সাথে সে মুমিনের কাতার থেকে বের হয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে ভাবে কালিমা মেনে নেওয়ার নামই বুঝে ইমান, অথচ লা ইলাহা ইল্লাল্লাহ হলো পুরো ইসলামের শিরোনাম। পুরো ইসলামের শিরোনাম মেনে নেওয়ার অর্থ কী? অর্থ হলো যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, সেই ব্যক্তি পরিপূর্ণ ইসলামকে মেনে নিল, ইসলামের কোনো একটা বিধানের প্রতি তার অন্তরের মধ্যে সংশয় নেই, সন্দেহ নেই, অস্বীকৃতি নেই। কোনো ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে, কিন্তু ইসলামের আরেকটা বিধান, উদাহরণস্বরূপ নামাজ, সেই নামাজকে সে মন থেকে গ্রহণ না করে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও সে মুমিন হবে? লা ইলাহা ইল্লাল্লাহ শুধু এই কালিমার এই অর্থ মেনে নেওয়ার নাম না, লা ইলাহা ইল্লাল্লাহ হলো পুরো দীন ইসলামের শিরোনাম। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, পুরো দীন ইসলামকে মেনে নিল, যেই ব্যক্তি ইসলামের কোনো একটা বিধান, যে কোনো বিধান, হোক সেটা দাসদাসী প্রথা, দাস প্রথা অনেকে মানতে পারে না, হোক সেটা একাধিক বিবাহ, হোক সেটা তালাক, অথবা হোক সেটা যে কোনো বিষয়, হদ, কিসাস, রাজম, তা যে কোনো একটা বিধানের প্রতি যদি অন্তরের মধ্যে সংশয় থাকে, সন্দেহ থাকে, অস্বীকৃতি থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ যতই বলুক না কেন সে কখনো মুসলমান হবে না। বাহ্যিকভাবে দেখা যাচ্ছে মুসলমানদের সংখ্যা বাড়ছে এবং ইনশাআল্লাহ বাড়তেই থাকবে। দেশের মধ্যে একসময় মানুষ ছিল 2 কোটি 5 কোটি, ধীরে ধীরে বাড়তে বাড়তে 15 কোটি 20 কোটি হয়ে যাচ্ছে, একটা সময় হয়তো আর সংখ্যা আরও বাড়তে থাকবে। কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাদা আল ইসলাম গরীবা ও সাইয়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। ইসলাম শুরু হয়েছিল অপরিচিত অবস্থায় এবং ইসলাম শীঘ্রই সেই অবস্থায় ফিরে যাবে যেই অবস্থায় তার সূচনা হয়েছিল। সুতরাং সুসংবাদ অপরিচিতদের জন্য। অপরিচিত কারা? আল্লাযীনা ইউসলিহুনা মা আফসাদান নাসু মিন সুন্নতি, যা আমার পরে মানুষেরা আমার সুন্নাহকে, আমার আদর্শকে জলাঞ্জলি দিবে, ছেড়ে দিবে। তো আমার ইন্তেকালের পর যারা আমার সুন্নাহকে, আমার আদর্শকে, আমার পথ এবং মতকে আঁকড়ে ধরে রাখবে তারাই হলো গোরাবা, তাদের জন্যই সুসংবাদ। আরেক হাদিসের মধ্যে বলছেন যে একটা সময় এমন আসবে যখন ইসলামকে আঁকড়ে ধরে রাখা হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ড ধারণ করে রাখার মতো কঠিন হবে। অথচ আপনি বলবেন কোথায়? সাহাবায়ে কেরাম দীনের জন্য কতটা কষ্ট করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তো সাথে সাথে কি পরিমাণ নির্যাতন নেমে এসেছে। বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে জানে না, আম্মার রাদিয়াল্লাহু আনহু ঘটনা কে জানে না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার ঘটনা কে জানে না, সবার মধ্যে পরিচিত। কই আমাদেরকে তো কোনো কষ্ট করতে হচ্ছে না, জন্মগতভাবে মুসলমান, নামাজ পড়ছি, রোজা রাখছি, কেউ তো কোনো দিন বাধাও দিচ্ছে না। তাহলে রাসূলের হাদিস কি নাউযুবিল্লাহ মিথ্যা? রাসূল বলছেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম ইউসবিহু আর-রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা। দ্রুত আমল করে রাখো, সেই সময়ের আগে আমল করে রাখো যখন অন্ধকার রাতের টুকরোগুলোর মতো ফিতনা আসতে থাকবে, অবস্থা এমন হয়ে দাঁড়াবে একজন ব্যক্তি সকাল যাপন করবে মুমিন অবস্থায়, সন্ধ্যা যাপন করবে কাফের অবস্থায়, আবার সন্ধ্যা যাপন করবে মুমিন অবস্থায়, তো সকাল যাপন করবে কাফের অবস্থায়, এরকম ঈমান আসতে থাকবে আর যেতে থাকবে। আপনি বলবেন কোথায়? আমাকে তো এই অবস্থার সম্মুখীন হতে হচ্ছে না। হ্যাঁ, আমাকে যে মুজাহাদা করতে হচ্ছে সেটা হলো সমাজের মধ্যে বেপর্দা ছড়িয়ে গেছে এবং নজরকে হেফাজত করতে হচ্ছে, গীবত ছড়িয়ে গেছে, কানকে হেফাজত করতে হচ্ছে, মিথ্যা কথা ছড়িয়ে গেছে, জবানকে হেফাজত করতে হচ্ছে, এতটুকুই তো। তো এগুলো তো হল আমল সংক্রান্ত বিষয়, আমার ঈমান নিয়ে তো আমাকে কোনো মুজাহাদা করতে হচ্ছে না। তাহলে কি রাসূলের হাদিস নাউযুবিল্লাহ মিথ্যা হয়ে গেল? ভাই, রাসূলের হাদিস মিথ্যা হয়নি, কিন্তু আমরা তো ইসলামকে অনুধাবন করিনি, যার কারণে ইসলামের কোন অংশ মানা আমার জন্য কষ্টকর সেই বিষয়টাও আমি বুঝতে পারছি না। আমি হাদিসের মধ্যে এবং বাস্তবতার মধ্যে সমন্বয় সাধন করতে পারছি না। দাজ্জাল আসবে, সত্য, চিরসত্য, এমন কোন নবী নেই যিনি তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করে জানবে। সাহাবায়ে কেরামের এমন হতো, হঠাৎ একটা আওয়াজ শুনেছেন, একটা মুসিবত শুনেছেন, সবাই গিয়ে বাগানের মধ্যে লুকাচ্ছেন, একজন জিজ্ঞেস করছেন কি ব্যাপার, বাগানে লুকাচ্ছ কেন? তারা বলছে না জানি দাজ্জাল চলে এসেছে। এতটা আশঙ্কার মধ্যে থাকতেন, সব নবী তার উম্মতকে দাজ্জালের ব্যাপারে সতর্ক করলেন, অথচ তারাও জানতেন যে দাজ্জাল আসবে কেয়ামতের পূর্বে, শেষ জামানায়, আর কেয়ামতের পূর্বে যদি আসে তো কেয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ না শেষ জামানার নবী আসবে। তাহলে কেন মুসা আলাইহিসসালাম তার উম্মতকে সতর্ক করছেন, কেন আলাইহিসসালাম তার উম্মতকে সতর্ক করছেন? এই জন্যই সতর্ক করছেন কারণ এই ফিতনা এমন ভয়াবহ ফিতনা যে যখনই আসুক না কেন এর ভয়াবহতা এতটা ব্যাপক যে এই আসমানের নিচে, এই জমিনের উপরে এর থেকে বড় কোনো ফিতনা উম্মতের উপর কখনো আসেনি এবং আসবেও না। তো আমার রাসূল বলছেন দাজ্জাল যে আসবে এর সময় ঘনিয়ে আসছে, কিভাবে বুঝবা? তখন বুঝবা যখন ইদা তারাকাল খুতাবা আলাল মানাবির হাদিসাহু আও কামা ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন সমাজের মধ্যে মানুষেরা দাজ্জালের আলোচনাকে ছেড়ে দিবে, এমন কি বক্তারাও মেম্বার থেকে দাজ্জালের আলোচনা করবে না, তখন তুমি বুঝবে দাজ্জাল আসার সময় ঘনিয়ে এসেছে। সমাজের সঙ্গে কোনো মিল পাওয়া যায়? অনেকে ভাবে দাজ্জাল মনে হয় একটা ব্যক্তি আসবে, এসে 40 দিন থাকবে, যে দিনগুলো অনেক বড় হবে, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, ঠিক আছে, ওই থাকার পর সে শেষ হয়ে যাবে, অতটুকুই। আমাদের কি ফিকির, ওইগুলো আসবে। ঈসা আলাইহিস সালাম আছেন, তিনি দাজ্জালের সঙ্গে লড়াই করবেন। ইমাম মাহদী আছেন, তো তিনি দাজ্জালের সঙ্গে তার বাহিনীকে নিয়ে তিনি প্রতিরোধ যুদ্ধ গড়ে তুলবেন। তাদের ফিকির, আমাদের কি ফিকির? আমরা আছি, আমাদের কত কাজ, কত চিন্তা, কত সাধনা, কত চেতনা। কিন্তু দাজ্জাল যদি শুধু একটা ব্যক্তি আসবে আর সেই ব্যক্তি কিছু ফেতনা করবে আর চলে যাবে, এতটুকু হতো, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবীকে বিষয়টাকে এতটা সিরিয়াস নেওয়ার কারণ ছিল না। ব্যক্তি নিয়ে ফেতনা তো এখন সব জায়গায় হচ্ছে, দিনই বিভিন্ন মেহনতের মধ্যে ব্যক্তিকেন্দ্রিক ফেতনা। এক ব্যক্তি এই দাবি করে, ওই ব্যক্তির কারণে দুই ভাগ হয়ে যায়, মারামারি হয়, কাটাকাটি হয়, একটা পর্যায়ে আবার মিটে যায়। মাদ্রাসা নিয়ে দুই দল হয়, মসজিদ নিয়ে কমিটি কমিটি মারামারি হয়, এগুলো তো হয়। দাজ্জালের বিষয়টা তো এতটা সহজ না। দাজ্জাল হলো সেই সময় আসবে, হাদিসে এসেছে, দাজ্জালের প্রকাশ ঘটবে এক রাত থেকে, ভীষণ রাত থেকে, যেমনি ভাবে ইয়াজুজ মাজুজের প্রকাশ ঘটবে ইনশা আল্লাহ বলা থেকে। জুলকারনাইন, বাদশা জুলকারনাইন তাদেরকে যে সীমানা দিয়ে তাদেরকে এর মধ্যে বন্দি করে রেখেছেন, প্রতিদিন তারা এটাকে ঘুরতে থাকে, ঘুরতে থাকে, একেবারে কাছাকাছি চলে আসে। মনে হয় যে কাজ তো অল্প একটু বাকি আছে, সন্ধ্যা হয়ে গেল, আজ থাক, আগামীকাল সকালে একটু হাত লাগালেই ক্লিয়ার হয়ে যাবে, আমরা সবাই বের হয়ে যাব, আবার দুনিয়ার মধ্যে আমরা ফিরে যাব। তো তারা প্রতিদিন এভাবে ঘুরতে থাকে, কিন্তু যখন পরবর্তী দিন সকাল আসে, এসে দেখে আবার ঠিক যেমন ছিল তেমনই হয়ে গেছে। একেবারে আল্লাহ তাআলা যখন তাদেরকে বের হওয়ার ইচ্ছা করবেন, তো সেই সময় তারা সর্বশেষ দিন তারা ইনশা আল্লাহ বলবে, যে ইনশা আল্লাহ আগামীকাল আমরা বাকি কাজটুকু সম্পন্ন করব। তো পরবর্তী দিন এসে দেখবে না, কাজ যেভাবে ছিল সেভাবেই আছে, আগের হালতে ফিরে যায়নি। তো তারা সেটাকে অতিক্রম করে তখন দুনিয়ার মধ্যে চলে আসবে। তো একইভাবে দাজ্জাল, দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটবে এক রাগ থেকে। যে রাগের কারণ কি হাদিসে উল্লেখ হয়নি, বাহ্যিকভাবে যেটা মনে হয় যে দাজ্জাল হলো কুফরি শক্তির সর্বোচ্চ নেতা, আল মাসিহ। ইহুদিরা তাদের মুক্তিদূত মনে করে দাজ্জালকে। ইহুদিদের সবচেয়ে বড় শত্রু হলো মুসলমানরা। কোরআনেই বলছেন, আল্লাহ তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়া লিল্লাযীনা আমানু আল্লাযীনা আমানুল ইয়াহুদ আল্লাযীনা আশরাকু, যে যারা ঈমান এনেছে তোমরা তাদের সর্বোচ্চ শত্রু, সবচেয়ে বড় শত্রু পাবে ইহুদিদেরকে। মুসলমানের এত বড় শত্রু দ্বিতীয় কেউ নেই, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু হল ইহুদি, কোরআনের ঘোষণা অনুযায়ী। এই ইহুদিরা তাদের মুক্তির দূত মনে করে দাজ্জালকে, যেমনিভাবে আমরা আমাদের মাসিহ বা আমাদের মুক্তির দূত মনে করি ঈসা আলাইহিসসালামকে, তারা মনে করে দাজ্জালকে, আমরা মনে করি ঈসা আলাইহিসসালামকে। তাদের ধারণা দাজ্জাল আসবে, এসে সারা দুনিয়ার মধ্যে ইহুদি কর্তৃত্ব এবং ক্ষমতা প্রতিষ্ঠিত করবে, যার কারণে তাদের তালমুদ, তাদের ধর্মীয় গ্রন্থ, সেখানেও দাজ্জাল সম্পর্কে বিভিন্ন ভবিষ্যৎবাণী আছে। দাজ্জাল আসবে, ইহুদি রাজত্ব কায়েম করবে, তখন এক একজন ইহুদির অনেক পরিমাণ দাসদাসী থাকবে, সারা দুনিয়ার মধ্যে তাদের রাজত্ব থাকবে। এখনও প্রতিটা বছর এই ইহুদিরা দাজ্জালের আসার সময় যেন ঘনিয়ে আসে, এজন্য ধর্মীয় প্রার্থনা করে। দাজ্জাল আসার যতগুলো আলামত আছে, যতগুলো বাহ্যিক উপায় উপকরণ আছে, সবগুলোকে প্রস্তুত করে রাখছে। এই যে বাইতুল মুকাদ্দাসের দখলে যাওয়া, সেখানে হাইকালে সুলাইমানি নির্মাণ করবে, তারা স্বপ্ন দেখছে যে বাইতুল মুকাদ্দাসকে গুড়িয়ে দিয়ে হাইকালে সুলাইমানি নির্মাণ করা হবে। তো এই যে বিষয়গুলো, এগুলো কোনো কাকতালীয় ঘটনা না, এগুলো সব তাদের প্রস্তুতির অংশ, যেই প্রস্তুতি তারা তাদের মুক্তির দূত দাজ্জালের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। তাদের একটা বড় সফলতা হলো, তারা মুসলমানদের চোখ থেকে এই সমস্ত বিষয়কে সরিয়ে রাখতে পেরেছে। মুসলমানদের মধ্যে এখন, মুসলমানরা নিজেদের মধ্যে আন্তর্দলীয় কোন্দল এবং কলহ, এগুলোকেই তারা সফলতার বা মুক্তির উপায় মনে করে। আমার সফলতা কি? আমার সফলতা হলো যে মুসলমানের অমুক দলকে আমি কিভাবে সমাজের মধ্যে হেনস্থা করতে পারি, এখানে আমার বিজয়। আমার মতবাদ, আমার মতাদর্শ, আমার মত এবং পথের সঙ্গে যার মিলে না, তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করে রাখলাম। এটাই ওদের বড় সফলতা, যে মুসলমান নিজেরা নিজেরা মারামারি করো, নিজেরা নিজেরা ধ্বংস হও, তোমরা, আমাদের যেন তোমাদের নিয়ে আলাদা ফিকির করতে না হয়, আমরা দূর থেকে একটু ফুদিয়ে দিব আর একটু জ্বালিয়ে দিব। তো তারা তাদের দাজ্জালের জন্য সব উপায় উপকরণ, সব ভূমিকা প্রস্তুত করে রাখছে। কেন? কারণ দাজ্জালের আগমন তখন ঘটবে যখন কুফরি পরাশক্তিগুলো সারা দুনিয়ার মধ্যে একেবারে বিপদের সম্মুখীন হয়ে যাবে, যে পিঠ গিয়ে দেয়ালে ঠেকে যাবে, যে তখন তারা বাঁচার কোনো উপায় থাকবে না, তখন দাজ্জালের আর সহ্য হবে না, দাজ্জালের প্রচণ্ড রাগ হবে, সেই রাগ থেকে দাজ্জালের বহিঃপ্রকাশ ঘটবে। আল্লাহ আলম। তো দাজ্জাল রাসূলের জামানায় ছিল, তামিম দারি রদি আল্লাহ তাআলা তাকে নিজ চোখে দেখেছেন, বিস্তারিত হাদিসের মধ্যে বর্ণনা এসেছে। তো তারপর উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফিতনা, সেই ফিতনা সম্পর্কে সমাজের মধ্যে কোনো আলোচনাই নেই, বিলকুল নেই। শুধু এই ফিতনা কেন, ইসলাম টিকিয়ে রাখা যেখানে হাতের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মতো কঠিন হয়ে যাবে, তো কঠিন তো হবে ফিতনার কারণে। কোন ফিতনা সম্পর্কে আমাদের সমাজের মধ্যে সচেতনতা আছে? তো শুরুতে যে কথাটা বলেছিলাম যে একটা হলো সামগ্রিক ইসলাম আর আরেকটা হলো প্রান্তিক ইসলাম বা আংশিক ইসলাম। রাসূল নিজেই বলছেন যে ইন্না দীনাল্লাহ লা ইয়ানসুরুহু ইল্লা মান আহাতাহু মিন জামি'ই জাওয়ানিবিহি, ভাবছর দিনের নুসরত করে ফেলবা আর তোমার নুসরতের দ্বারা দিন জিন্দা হয়ে যাবে। আর শোনো, দিনের নুসরত ওই ব্যক্তিই করতে পারে যেই ব্যক্তি চারিদিক থেকে সকল দিক থেকে এই দিনকে পরিবেষ্টন করে রাখে। একটা গাড়ি, বড় গাড়ি এক চাকা দিয়ে চলবে না। তোমার এক চাকা যত দামিই হোক, যত মূল্যবানই হোক, যত মজবুতই হোক, এই চাকা দিয়ে ইসলাম চলবে না। ইসলাম চলতে গেলে অনেকগুলো চাকা লাগবে। সবগুলো চাকা যখন তোমার হবে তখন তোমার ইসলাম এগিয়ে যাবে, অন্যথায় এগিয়ে যেতে পারবে না। আজকাল তো আমাদের এক এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়া হয় জায়গায় জায়গায় গিয়ে। কি পরিমাণ যে কষ্ট লাগে যেখানে মানুষরা দলে দলে ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছে, সামান্য পার্থিব স্বার্থে, দুনিয়াবী স্বার্থে দলে দলে ইসলাম ত্যাগ করছে। খ্রিস্টান মিশনারিগুলোর দাওয়াতে পার্বত্য অঞ্চলগুলোতে হাজার হাজার বরং লাখ লাখ মানুষ ধর্মান্তরিত হচ্ছে। তাদের মধ্যে ইসলাম কিভাবে প্রচারিত হয়, কিভাবে ইসলাম জিন্দা হয়ে যায়, এগুলোর ফিকির তো দূরের কথা। এক দল আরেক দলকে সমাজের মধ্যে কিভাবে হেয় করতে পারবে, ফিকিরের মধ্যে ব্যস্ত। গতকাল এক জায়গায় শুনলাম, এই কথা প্রায়ই শোনা যায়, নবীরা ছিলেন মেঘের মতো। শুনেছেন না কথাটা আপনারা অনেকে? নবীরা ছিলেন মেঘের মতো, তারা মানুষের দুয়ারে দুয়ারে যেতেন। তারা এক জায়গায় বসে থাকতেন না যে দুনিয়ার সবাই তাদের কাছে আসবে। সুতরাং নবীওয়ালা পথ কোনটা? নবীওয়ালা পথ হলো মানুষের দুয়ারে দুয়ারে যাও, সবাই তোমার দরজায় আসবে, এটা নবীওয়ালা পথ না। কে কার বিরুদ্ধে বলছে? কে আজীব অবস্থা! ওয়াজ মাহফিল, এগুলো নাকি ইসলামের এর দ্বারা মৌলিক কোনো কাজ হয় না? কেন হয় না? ওয়াজ মাহফিলের মধ্যে যারা আসবে শুধু তাদেরই হেদায়ত হবে, যারা আসবে না তাদের হেদায়ত হবে না। তো মানুষের হেদায়ত কি হবে? ওয়াজ মাহফিলের দ্বারা মানুষের হেদায়ত হবে না, মানুষের হেদায়ত হবে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাওয়ার মাধ্যমে। অথচ রাসূল নিজে বলছেন, দীনের নুসরত ওই ব্যক্তিই করতে পারবে যেই ব্যক্তি সবগুলো দিক থেকে ইসলামকে পরিবেষ্টন করবে। তুমি তো একটা দিক নিয়ে পড়ে থেকে আর একটা দিকের বিরুদ্ধে বলছো আর ভাবছো ইসলাম জিন্দা করে ফেলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী তাকে বলছেন যে তুমি সমাজের থেকে বিচ্ছিন্ন হয়ে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে রত থাকো, তোমার জন্য এটাই কল্যাণকর। তা আপনি কি বলবেন যে আবু যর রাদিয়াল্লাহু আনহু সমাজের মানুষের হেদায়েতের ফিকির না করে সমাজ থেকে একা জনবিচ্ছিন্ন হয়ে, এমনকি আবু যর রাদিয়াল্লাহু আনহু রাসূলের ভবিষ্যৎ অনুযায়ী তার ইন্তেকালও হয়েছে এমন অবস্থায় যে তার স্ত্রী এমন লোকদের খুঁজে পাচ্ছিলেন না যে এই সাহাবীর জানাজা এবং দাফনের ব্যবস্থা করবে, এতটা জনবিচ্ছিন্ন হয়ে গেছিল। তা আপনি বলবেন যে এটা তো নবীওয়ালা কাজ না, এর দ্বারা তো সমাজের মধ্যে হেদায়েত আসবে না। তিনি তো নিজের ফিকির করলেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনি নবীওয়ালা আদর্শ থেকে সরে গেলেন। আরে ভাই, তাকে তো সেই আদর্শের পথে থাকার জন্য নবী নিজে বলছেন। তাহলে কি আপনি বলবেন যে নবী নিজেই নবীওয়ালা কাজ চিনতে পারেননি? সাহাবায়ে কেরাম 100 থেকে 100 নাকি এই কাজটা করেছেন, অন্য কোনো কাজ করেননি, বা করলেও এই কাজটা সবাই করেছেন। তা খাইবারের যুদ্ধের মধ্যে যে সাহাবি এসে রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করার পর রাসূলের কাছে অনুমতি চেয়েছেন, হে রাসূল এখন আমি কি করব? তো বলছে, আমরা যুদ্ধে আছি, তুমি আমাদের সঙ্গে যুদ্ধে শরিক হয়ে যাও। যুদ্ধ শরিক হলো, সেই যুদ্ধের মধ্যেই কিছুক্ষণ পরই সে ইন্তেকাল করলো। রাসূল বললেন, হুয়া শাহীদ ফিল জান্নাহ, সেই ব্যক্তি শহীদ, সে জান্নাতে যাবে। অথচ এই ব্যক্তির না একক তো নামাজ পড়ার সুযোগ হয়েছে, না একদিন রোজা রাখার সুযোগ হয়েছে, না অন্য কোনো মেহনত করার সুযোগ হয়েছে। আপনার সঙ্গ অনুযায়ী এই ব্যক্তি তো নবীর আদর্শের উপরে উঠতে পারেনি, সে আবার কিভাবে হেদায়তের উপর থাকে, আর সে আবার কিভাবে জান্নাতে চলে যায়? খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, তাদেরকে কি সাহাবি মনে হয় না? কি কাজ করেছেন তারা সারা জীবন? মুসান্না বিন হারেসা কি কাজ করেছেন সারা জীবন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসের দর্শের মধ্যে পড়ে থাকছেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু ফিকহের দর্শের মধ্যে পড়ে থাকছেন, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলের এক একটা সুন্নাত খুঁজে খুঁজে আমল করছেন, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীরের দর্শের মধ্যে পড়ে থাকছেন। তো আপনি কি বলবেন, এগুলো নবীওয়ালা কাজ না? তা কই, তারা তো অমুক কাজটা করছেন না, তারা তো তমুক কাজটা করছেন না, তারা তো হেদায়তের পথ থেকে দূরে সরে গেলেন, নাউযুবিল্লাহি মিন যায়। আমাদের একজন মানুষ সবাই চিনেন, মাওলানা সাহেব সাহেব, তো তার বয়ানের মধ্যে তিনি একথাও বলেছেন, যেই ব্যক্তি ছয় নম্বরকে পরিপূর্ণ দিন মনে করে না, সে দাওয়াত তাবলীগের মেহনতকেই বুঝতে পারেনি। আমি বলবো, আল্লাহর কসম করে এই কথা বললেও মিথ্যা হবে না, যেই ব্যক্তি এই ছয় নম্বরকেই পরিপূর্ণ ইসলাম মনে করবে, সে কাফের হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। আমাদেরকে ছয় নম্বর শেখানোর পূর্বেই ভূমিকা এই কথা বলে দেওয়া হয় যে সাহাবায়ে কেরাম রাসূলের সোহবতে থেকে মেহনত করে কিছু গুণ অর্জন করেছিলেন, আমরাও যদি মেহনত করে এই গুণগুলো অর্জন করতে পারি তাহলে দিনের উপর চলা সহজ হবে। যদি এটাই পরিপূর্ণ দিন হতো তাহলে ভূমিকার এই কথাগুলো কি এতকাল মিথ্যা ছিল? এতকাল আমাদের ভুল শেখানো হচ্ছিল? আরে ভাই, এটাকে যে পরিপূর্ণ ইসলাম মনে করবে সে তো কোরআনের ওই আয়াতের মধ্যে সামিল হয়ে যাবে, আফা তুমিনুনা বিবাদুল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু আয়াতের উপর ঈমান আনো আর কিছু আয়াতকে অস্বীকার করো? কেউ আবার বলবে, না, এই ছয় নম্বরের মধ্যেই ব্যাখ্যা করে করে সমগ্র দিনকে তো ঢুকিয়ে ফেলা যায়, এটার মধ্যে দুইটা আছে, ওইটার মধ্যে পাঁচটা আছে, ওইটার মধ্যে দশটা আছে, তো ছয় নম্বরের মধ্যেই পরিপূর্ণ দিন ঢুকে গেল, তাহলে তো বলা হবে ভাই ছয় নম্বরের দরকার কি, এক নম্বরের মধ্যেই তো সারা দুনিয়া ঢুকে গেল, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যেই তো পরিপূর্ণ ইসলাম আছে, তো ছয়টার আবার কি দরকার? তো এই ছয়টার গুরুত্ব তো এজন্য যে এই ছয়টা আমি অর্জন করব, এরপর সারা দিনের ওপর চলব, এই ছয়টার মধ্যে সীমাবদ্ধ থাকব না। অথচ আমাদের সমাজের দিকে তাকাই, ৪০ বছর ৫০ বছর মেহনত করছে, জিম্মাদার হয়ে যাচ্ছে, এই ছয়ের মধ্যেই সীমাবদ্ধ আছে, মানুষকে ওই ছয়ের দিকে দাওয়াত দিচ্ছে, এর বাইরে সাত নম্বরের দিকে যাওয়ার কোনো জরুরতই মনে করছে না, সে ভাবছে ইসলামের দ্বারাই জিন্দা হয়ে যাবে। ভাই, মেহনত করে এটা অর্জন করেন, অর্জন করেন, অর্জনের মধ্যে সীমাবদ্ধ থাকার তো কারণ নেই, অর্জন করেন, স্টেপ বাই স্টেপ আগাতে থাকেন, যেমনভাবে আমার রসুলের সাহাবিরা গিয়েছিলেন, মক্কার মধ্যে ইমানের মেহনত করেছেন, মদিনায় গিয়েছেন, নামাজ ফরজ হয়েছে, দ্বিতীয় হিজরিতে জিহাদ ফরজ হয়েছে, ধীরে ধীরে যাকাত ফরজ হয়েছে, হজ ফরজ হয়েছে, রমজানের রোজা ফরজ হয়েছে, স্টেপ বাই স্টেপ আগাতে থেকেছেন, পরে থাকেননি। আপনি তো পড়ে থাকছেন, আপনি তো এটাকেই পরিপূর্ণ ইসলাম মনে করছেন, আর ইসলামের পঞ্চস্তম্ভ নামাজ রোজা হজ যাকাত আর কালেমা এটাকেই যদি পরিপূর্ণ ইসলাম কেউ মনে করে সেও তো কাফের হয়ে যাবে, কারণ এটা স্তম্ভ, পরিপূর্ণ ইসলাম না, স্তম্ভ হলো ফাউন্ডেশন, উপরে বিল্ডিং আছে, তুমি শুধু ফাউন্ডেশন নিয়ে পড়ে থাকলে কিছুই হবে না, তোমাকে বিল্ডিংয়ে উঠতে হবে। ইসলামের প্রান্তিক ব্যাখ্যা, প্রান্তিক ব্যাখ্যা, আংশিক ইসলাম নিয়ে সন্তুষ্ট, এজন্যই আল্লাহ তাআলা তো রোগের কথা জানেন, ওষুধও দিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোনো কাফের বিমানকে বলছি না, তুমি মুমিন তোমাকে বলছি, উদখুলু ফিসসিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, আংশিক ইসলাম নিয়ে পড়ে থেকো না, তুমি খানকার মেহনত করো ভালো কথা, খানকার মেহনতকেই একমাত্র ইসলাম মনে করো না, তুমি দাওয়াত তাবলীগের মেহনত করো ভালো কথা, দাওয়াত তাবলীগের মেহনতকেই একমাত্র ইসলাম মনে করো না, তুমি মাদ্রাসার মসজিদের মেহনত করো ভালো কথা, এটাকেই ইসলাম একমাত্র ইসলাম মনে করো না, তুমি লেখালেখি আর বয়ান বক্তৃতার মেহনত করো ভালো কথা, এটাকেই একমাত্র ইসলাম মনে করো না, একমাত্র ইসলামের এগুলো এক একটা অংশ। পরিপূর্ণ ইসলাম যখন সমাজের মধ্যে জিন্দা হবে তখন এই সারা দুনিয়ার মধ্যে ইসলাম ফিরে আসবে। যদি একাংশের দ্বারাই আসতো রাসূলকে বদর আর উহুদের ময়দানে যেতে হতো না। একটা হলো ইসলাম প্রচার আর একটা হলো ইসলাম প্রতিষ্ঠা, দুইটা কখনো এক বিষয় না। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন ইসলাম প্রচার করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দুইটা কখনো এক বিষয় না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাও কারিহাল মুশরিকুন ওয়ালাও কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা হলেন সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? কারণ নিজেই বলে দিচ্ছেন, যাতে করে এই রাসূল দুনিয়ার সকল দীনের উপর, দীন মানে শুধু ধর্ম না, দীন মানে ধর্ম, দীন মানে জীবন ব্যবস্থা, দীন মানে মতবাদ, দীন মানে মতাদর্শ, যা কিছু আছে এই সকল দীনের উপর ইসলামকে তিনি বিজয়ী করবেন, এই জন্য আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে অপছন্দ করে, ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও বিশ্বের কুফরি পরাশক্তিগুলোকে এটাকে অপছন্দ করে, আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন এজন্য। আপনি শুধু দাওয়াতের আয়াতগুলো দেখছেন, এগুলো কি কোরআনের আয়াত না? আপনি একাংশকেই পরিপূর্ণ ইসলাম যদি মনে করেন তাহলে শুনুন, আপনি ভাবছেন এটা ইসলামের সাহায্য, আল্লাহ রাসূল স্পষ্ট সহিহ হাদিসের মধ্যে বলেছেন, হাফেজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেছেন, হাযা হাদিসুন হাসান আলা ইন্না দীনাল্লাহ লা ইয়ানসুরুহু ইল্লা মান আহাতাহু মিন জামিই জাওানিবি, আল্লাহর দীনের নুসরত সেই ব্যক্তিই করতে পারবে যে সবগুলো দিক থেকে ইসলামকে বেষ্টন করে দেবে। আপনি ভাবছেন এটাই নুসরত, হিজরত আর নুসরত, আমি আমার ঘর থেকে পার্শ্ববর্তী এলাকায় গেলাম, এটাই একমাত্র হিজরত। আর সেখানে যারা আমাদের একটু খাওয়া দাওয়ার বা গাছের ফিকির করে দিল, এটাই একমাত্র নুসরত। আর এই হিজরত আর এই নুসরত তো রাসুলের মক্কার জীবনেও হয়েছে। রাসুল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহু বাসায় যেতেন, সেখানে সাহাবায়ে কেরাম আসতেন, রাসুল তাদেরকে দিনের তালিম দিতেন, তাদেরকে কোরআন শিখাতেন, তাদের সামনে দাওয়াত পেশ করতেন। রাসুলের হিজরত হচ্ছে, আরকাম রাদিয়াল্লাহু আনহু নুসরত হচ্ছে, তারপরও ইসলাম কেন মক্কার মধ্যে জিন্দা হয়নি? ১৩ বছর মেহনত করেছেন, রাসুলের থেকে বেশি মেহনত কোন ব্যক্তি করতে পারবে? বুকে হাত রেখে বলেন, রাসুলের থেকে বেশি মেহনত আমি আল্লাহর দিনের জন্য করছি। ১৩টা বছর মেহনত করেছেন, দিন জিন্দা হয়নি মক্কার মধ্যে, ইসলাম প্রচার হয়েছে, ইসলাম প্রতিষ্ঠা হয়নি। যখন মদিনায় হিজরত করেছেন আর মদিনার সাহাবীরা নুসরত করেছেন, আপনি সেই হিজরত আর সেই নুসরত আগে শিখুন। হিজরত আর নুসরত শাব্দিক মিল থাকলেই সব এক হয়ে যায় না। সলাত শাব্দিক অর্থের মধ্যে তাহারিক ও সলওয়াই নিতম্ব দোলানো, সলাৎ শব্দের শাব্দিক অর্থ কি? নিতম্ব দোলানো। আর একটা অর্থ হলো দোয়া। তাহলে কেউ যদি নিতম্ব দোলা মানে নৃত্য করে, নাচে, ড্যান্স ক্লাবের মধ্যে যারা নাচে ওদেরকে কি আমরা বলবো ওরা সলাৎ পড়ছে? নাকি আমি যখন নামাজ পড়বো তখন বলা হবে সলাৎ পড়া হয়েছে? অথচ অর্থের দিক থেকে কিন্তু মিল আছে, দুইটাই সলাৎ। হজ, হজ মানে হলো ইচ্ছা করা। আপনি চুরি করার ইচ্ছা করলেন বা ইচ্ছা করে চুরি করেও ফেললেন, আমি বলবো আপনি হাজি, কারণ আপনি চুরি করেছেন, ইচ্ছা করেছেন। সওম মানে বিরত থাকা। আপনি এখনো নামাজ পড়েন না কেন? আরে আমি সওম পালন করছি, বিরত থাকছি। তো শাব্দিক অর্থের দিক থেকে ব্যাখ্যা করলে ইসলাম আর ইসলাম থাকবে না। ইসলাম শাব্দিক অর্থের নাম না, ইসলাম হলো আমার আল্লাহ এবং তার রাসুল কি বললেন তার সামনে আত্মসমর্পণ করার নাম। ইসলাম শব্দের অর্থই হলো আত্মসমর্পণ করা, নিজেকে সঁপে দেওয়া, নিজের মন গড়া ব্যাখ্যা বিশ্লেষণ ইসলামের মধ্যে না ঢুকানো। ইসলাম জিন্দা হয় না কেন? জবাব রাসুল নিজেই দিয়ে যাচ্ছেন যে তোমরা সফলতা, তোমাদের সফলতা রাখা হয়েছে দুই জিনিসের মধ্যে, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো আমার আদর্শ। ইসলাম দুনিয়ার মধ্যে কেন জিন্দা নেই? এর একমাত্র কারণ হলো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নেই। যদি থাকেন আংশিক আদর্শের উপর আছেন, পরিপূর্ণ আদর্শের উপর নেই। এজন্য পৃথিবীর মধ্যে ইসলাম জিন্দা হচ্ছে না। আজ যদি মানুষেরা পরিপূর্ণ ইসলামের উপর উঠে আসে, তাহলে আল্লাহ তাআলা সেই 313 মাধ্যমে যেমন সারা দুনিয়ার চিত্রকে পরিবর্তন করে দিয়েছিলেন, আল্লাহ তাআলা এই জামানার মধ্যেও পরিবর্তন করে দিবেন। কারণ আল্লাহ তাআলার ওয়াদা সত্য, আল্লাহ তাআলা কখনো ওয়াদা ভঙ্গ করেন না। আসহাবুল উখদুদের ঘটনা আমরা সবাই জানি, কুতিলা আসহাবুল উখদুদ النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود লম্বা আয়াত সূরাতুল বুরুজের মধ্যে, যাদের সময় এবং সুযোগ আছে আমরা এই সূরা তাফসীর দেখে নিব ইনশাআল্লাহ। সূরাতুল বুরুজ, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো ফালতু ঘটনা বর্ণনা করেননি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘটনা বর্ণনা করেছেন গল্প শোনানোর উদ্দেশ্য না। আজকাল তো আমাদের বয়ান বক্তৃতা হয়ে গেছে যে কত সুন্দর করে সুরেলা কণ্ঠস্বরে গল্প দিয়ে একটা শুনিয়ে দেওয়া যায়, আর মানুষের দিলের মধ্যে একটু লাগে যে কোন গল্প শুনতে বেশি মজা লাগে, বা সেটাই মনে হয় ইসলাম। গল্প আল্লাহ তাআলা শোনানোর উদ্দেশ্য না। এই জন্য পুরো কোরআনের মধ্যে একটা গল্পকে আল্লাহ পরিপূর্ণরূপে বর্ণনা করেননি। মুসা আলাইহিস সালামের ঘটনা এক জায়গায় এতটুকু বলেন, আরেক জায়গায় একটু বলেন, আরেক জায়গায় একটু বলেন, পরিপূর্ণ ঘটনা কিন্তু খুঁজে পাবেন না, কোনো নবীরটাই পাবেন না। ঘটনা শোনানো, গল্প শোনানো মাকসাদ না, শিক্ষা দেওয়া মাকসাদ। আল্লাহ তাআলা গল্প কেন শুনান? ফাতাবি রুয়া উলিল আবসার, হে নবী, যেন আপনি শিক্ষা গ্রহণ করতে পারেন যে এই সমস্ত কষ্ট, এই সমস্ত বিপদ শুধু আপনার একার উপরে আসেনি, আপনার পূর্বে অনেকের উপরে এসেছে। আপনার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিমের মধ্যে আদর্শ আছে আপনার জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদেরকে বলছেন আল্লাহ রাসূলের জীবনীতে উত্তম আদর্শ আছে। সূরাতুল মুমতাহিনায় বলছেন ক্বাদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মাআহ, তোমাদের জন্য ইব্রাহিমের জীবনী এবং ইব্রাহিমের সঙ্গী যারা ছিল তাদের জীবনের মধ্যে উত্তম আদর্শ আছে। এই কথার কি ফায়দা? ফায়দা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন একাকিত্ব বোধ করছিলেন, চারদিক থেকে সবাই দুশ্মন, সবাই দুশ্মন, নিজের সাথে দুইজন, চারজন, পাঁচজন মাত্র মানুষ আছে, তারাও সমাজের মধ্যে দাঁড়াতে পারছে না, কোনো অবস্থানই নেই, তেমন সময় আল্লাহ তাআলা তাকে শিখিয়ে দিচ্ছেন হে নবী, নিরাশ হওয়ার কারণ নেই। আপনার পিতা, আপনি হলেন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল, আমাদের নবী হলেন ইব্রাহিম আলাইহিসসালামের দোয়ার ফসল। ইব্রাহিম আলাইহিসসালাম কাবা ঘর নির্মাণ করার পরে ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে দোয়া করেছিলেন, আর সেই ইসমাইল আলাইহিসসালামের বংশ থেকেই আমাদের নবীর জন্ম। তো আপনি সেই ইব্রাহিম আলাইহিসসালামের জীবনের দিকে তাকান, যার সঙ্গে আর কেউ ছিল না, বাবাও তার দুশ্মন, মাও তার দুশ্মন, আত্মীয় স্বজন সবাই দুশ্মন, বাদশাহ নমরুদও তার দুশ্মন, কওমের সবাই তার দুশ্মন। একবার তাকে আগুনে ফেলে দেওয়া হচ্ছে, একবার তাকে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে, বাবা তাকে ত্যাজ্য করে দিচ্ছেন। তারপরও সেই ইব্রাহিম বলছেন, আমি তোমাদেরকে অস্বীকার করলাম, কাফারনা বিকুম ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের মতবাদ মতাদর্শ আকীদা বিশ্বাসকে অস্বীকার করলাম। শুনে রাখো, তোমাদের মধ্যে এবং আমাদের মধ্যে চিরকালের জন্য শত্রুতা প্রতিষ্ঠিত হয়ে গেল, যতক্ষণ না তোমরা এক আল্লাহর পরিবার। তুমি আমার বাবা হতে পারো হে আজর, কিন্তু তুমি আমার বাবা হতে পারো, কিন্তু আমার আল্লাহর উপর তোমার মর্যাদা বেশি না। তাকে আগুনে ফেলা হচ্ছে, তিনি কিন্তু জানেন না যে আগুন থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন। আল্লাহ তাকে হেফাজত করেছেন, এটা আল্লাহ তাআলা বিশেষ দয়া, তিনি কি আগ থেকে নিশ্চিত ছিলেন? আগুনে ফেলা হচ্ছে, তার ঈমান তাকে ফেরাচ্ছে না। আসহাবুল উহুদের ঘটনা লম্বা ঘটনা, পুরোটা শোনানোর সময় নেই। ঘটনা শেষের মধ্যে বাদশাহ সেই আসহাবুল উহুদের সবাইকে, আসহাবুল উহুদ হলো সেই বাদশাহ যারা আগুন প্রজ্বলিত করেছিল, অগ্নিকাণ্ড প্রজ্বলিত করেছিল, যে এক বালকের দাওয়াতে, এক বালকের জীবনের বিনিময়ে পুরো কওম ইসলাম গ্রহণ করেছিল, তাদের সবাইকে আগুনে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। তো সর্বশেষ একজন মা কোলে তার সন্তান, দুগ্ধপোষ্য সন্তান, এমন সন্তানকে নিয়ে এগিয়ে যাচ্ছেন আগুনে ঝাঁপ দিবেন। তো নিজের জন্য তো বিচলিত হচ্ছেন না যে ইমানের জন্য এতটুকু কোরবানি করতেই পারি, কিন্তু সন্তানের জন্য তিনি একটু বিচলিত হয়ে পড়লেন যে এই কোলের সন্তান, এই কোলের সন্তানের কি হবে, একে নিয়ে আগুনে ঝাঁপ দিব নাকি এর জন্য আমি কোনো ফিকির করব। তো সাথে সাথে আল্লাহ তাআলা সেই সন্তানের জবানকে জারি করে দিলেন। সেই সন্তান বলল, মা আপনি বিচলিত হবেন না, আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিন, আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে। মুসা আলাইহিসসালামের ঘটনার মধ্যেও তো একই শিক্ষা, আল্লাহই বলছেন, লাউলা আরাবাকনা আলা কলবিহা লিতাকুনা মিনাল মুমিনিন। মুসা আলাইহিসসালামের মা ধৈর্য ধারণ করতে পারতেন না, তিনি বিচলিত হয়ে যেতেন, তিনি বাস্তবতা প্রকাশ করে দিতেন, কিন্তু আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে শক্তি জুগিয়েছিলেন, নিজের সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন, অথচ তখনও কিন্তু তিনি নিশ্চিত না সন্তানের পরিণতি কী হবে। তো এজন্য একটা হলো আল্লাহ তাআলার কুদরত, আর একটা হলো আল্লাহ তাআলার সুন্নাত, যেটা প্রথমে কথা চলছিল। আল্লাহ তাআলা পারেন, সবই পারেন, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা শর্তের সঙ্গে যুক্ত আছে। আল্লাহ তাআলা আমাকে আরোগ্য দেবেন, কিন্তু আল্লাহ আমাকে বলেছেন আগে ওষুধ খাও, তারপর তুমি আরোগ্য পাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াকে দারুল আসবাব বানিয়েছেন, সব কিছুর পেছনে উপায় উপকরণ লাগে। এক একটা জিনিসের বাহ্যিকভাবে দেখা যায়, এটা থেকে এটা আসে, এটা থেকে এটা আসে, যদিও মূল শক্তি আল্লাহ তাআলার হাতেই, কিন্তু আল্লাহ তাআলা বাহ্যিক উপায় উপকরণের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছেন। আর এই বাহ্যিক উপায় উপকরণ এগুলো হলো শর্ত, আপনি শর্ত পূরণ করেন, আল্লাহ তাআলা তার কুদরতকে জাহির করবে। قاتلوهم يعذبهم الله بايديكم ويخزيهم وينصركم عليهم ويشفي صدور قوم مؤمنين الله পারেন কুফরি শক্তিকে পরাজিত করতে। আল্লাহ তাআলা সাহাবীদেরকে বলছেন, قاتلوهم হে আমার রাসূলের প্রিয় সাহাবীরা, তোমরা এই কুফার, এই আবু জাহেলের বাহিনীর সঙ্গে তোমরা লড়াই করো। يعذبهم الله بايديكم আল্লাহ তো তাদেরকে এমনি ধ্বংস করতে পারেন, কিন্তু এমনি করবেন না, আল্লাহ তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। يعذبهم الله بأيديكم তোমাদের হাতে তাদেরকে শাস্তি দিবেন। ওয়ায়ুখযিহিম তাদেরকে লাঞ্ছিত করবেন। ওয়ায়ানসুরকুম আলাইহিম তোমাদেরকে তাদের উপর বিজয় করবেন। আল্লাহ তোমাদেরকে বিজয়ের ওয়াদা দিয়ে দিচ্ছেন, শুধু দোয়ার দ্বারা তোমাদের বিজয় হবে না হে সাহাবীরা, আবু জাহেলের বাহিনীর বিরুদ্ধে মাঠে নামো, তোমরা নামবে, তোমাদের বিজয় হবে, আর এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকেও ধ্বংস করবেন, তোমাদের হাতে করবেন। এজন্য যুগের ফেরাউন হোক আর যুগের আবু জাহেল হোক, আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করতে পারেন, অবশ্যই পারেন, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে একটা সিস্টেমের সঙ্গে যুক্ত রেখেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।